সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যির পথে চলি অবিরাম, সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যির পথে চলি অবিরাম, সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ, সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ, সুরে সুরে জাগাব স্বপ্ন ডানায় ভাসাব, সুরে সুরে জাগাব স্বপ্ন ডানায় ভাসাব, মুছে দেব শান্তি সুখের কলরা, সত্য ন্যায়ের কলরা, সাম্য সুখের কলরা, সুন্দর আগামী কলরা, প্রতিভা বিকাশে কলরা, আমরা সুরে কলরা। কিছু সময় থাকে অন্য সব সময় থেকে একটু আলাদা, আর কিছু প্রহর থাকে মুগ্ধময়। সব অসুন্দরকে পাশ কাটিয়ে আমরা আপনাদেরকে দিতে চাই সেই মুগ্ধ সময়। তাই তো আপনাদের জন্য আমাদের এবারের উপহার কলরবের একঝাঁক শিল্পীর কণ্ঠে মুগ্ধ প্রহর।